الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على ثنتين وسبعين ملة كلهم في النار إلا واحدا قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام صدق يا سبابتي صاحب হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানি সীমা বোনেরা আমরা দুনিয়াতে যারা বর্তমানে বসবাস করতেছি বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে কেউ বা অবসর জীবনযাপন করতেছি আমাদের কেউই এই দুনিয়াতে ভবিষ্যতে চিরকাল থাকতে পারবে না অতীতেও আমরা অনাদিকাল থেকে এই দুনিয়াতে ছিলাম না ভবিষ্যতেও আমরা এখানে অনন্তকাল পর্যন্ত থাকতে পারব না কথাটা কি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে চিরকাল থাকতে পারে পারে না পারবে কেউই ভবিষ্যতে চিরকাল থাকতে পারবে না অতীতকালেও আমরা এই দুনিয়াতে ছিলাম না ভবিষ্যতেও এই দুনিয়াতে আমরা থাকব না অথচ দুনিয়ার বিভিন্ন পেশায় আমরা যারা জড়িত বিভিন্ন আরাম আয়েস আর ভোগবিলাসে আমরা যারা জড়িত আমাদের অধিকাংশরাই এই কথাটা কোনদিন কল্পনাও করি না যে সংসার নিয়ে আমি আছি এই সংসারে তো আমি চিরকাল থাকব যে বাড়িঘরে আমি বসবাস করতেছি এখানে তো আমি চিরকাল থাকব না যে চাকরি নিয়ে আমি আছি যে ব্যবসা নিয়ে আমি আছি যে আমোদ প্রমোদ নিয়ে আমি আছি এখানে আয়, এখানে আমি চিরকাল থাকব না, থাকতে পারব না, ইচ্ছা করলেও না, চেষ্টা করলেও না। এই কথাটা আমাদের অধিকাংশরা কোনদিন খেয়াল করি না, কোনদিন কল্পনা করি না। এমনিতেই হেলায় খেলায় আমাদের এই জীবন বিলীন হইয়া যাবে। যারা 50 বৎসরের জীবন নিয়ে দুনিয়াতে আসি, 40 বৎসর বয়সেও আমি কল্পনাও করি না যে আর 10 বৎসর পরে আমি এখানে থাকব না। 70 বৎসরের জীবন নিয়ে যারা দুনিয়াতে আসি, 69 বৎসর বয়সেও ভুলে কোনদিন কল্পনাও করি না যে আর 1 বৎসর পরে এখানে আমি থাকতে পারব না। বরং মরণের আগের দিনও আমরা চিন্তা করি সংসারটাকে কেমনে আরো বড় করা যায়, রুজি রোজগার কেমনে আরো বেশি করা যায়, ব্যবসায় কেমনে আরো বেশি লাভবান হওয়া যায়, চাকরিতে আরো প্রমোশন কেমনে পাওয়া যায়, সেই চিন্তা করি। অথচ 1 বৎসর পরে এই দুনিয়াতে আমি আর থাকব না, সেই কথাটা জানিও না, ভাবিও না, কল্পনাও করি। এইরকম এক ঘুমের ঘুরে, এইরকম এক স্বপ্নের মতো অবস্থায় আমাদের মূল্যবান জীবন বিলীন হইয়া গেছে। এই ঘুম দুনিয়ার মানুষের ভাঙাইবার জন্য আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। পয়গম্বরদের অবর্তমানে, নবীগণের অবর্তমানে লাখো লাখো কোটি কোটি নায়েবে নবী আল্লাহ দুনিয়াতে বর্তমান রাখছে। তাদের একমাত্র দায়িত্ব দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করে দেওয়া, তাদেরকে স্মরণ করাইয়া দেওয়া যে তুমি তো মনে প্রাণে বিশ্বাস করো এখানে চিরকাল থাকবে না, কাজেই এখান থেকে বিদায় হওয়ার পরে তোমার অবস্থাটা কি হবে, বিদায় হওয়ার আগে আগে সুখ চাও, শান্তি চাও, ভোগ চাও, বিলাস চাও, এখান থেকে বিদায় হওয়ার পরে কি বিপদগ্রস্ত হইতে চাও? আপনারা কি দুনিয়ার জীবনে ভোগ বিলাস চান আর এখান থেকে বিদায় হওয়ার পরে বিপদে পড়তে চান? না, বিদায় হওয়ার পরেও শান্তির দরকার, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কি ভোগ বিলাসের দরকার, সুখ শান্তির দরকার, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দরকার? তাহলে যে জীবন ফুরাইয়া যায়, কোন জীবন? দুনিয়ার জীবন। যে জীবন ফুরাইয়া যায় এটা কোন জীবন? দুনিয়ার জীবন। যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের সুখ শান্তির জন্য, সেই জীবনের ভোগ বিলাসের জন্য, যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের দুঃখ দুর্দশার থেকে বাঁচার জন্য যদি সারা জীবন ভর আমরা পরিশ্রম করি, তাহলে যে জীবন কোনদিন ফুরাইবে না সেই জীবনের বিপদ থেকে বাঁচার জন্য, সেই জীবনের সুখ পাওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার ছিল? যে জীবন ফুরাইয়া যায় সেই জীবনের সুখ শান্তির জন্য যদি সারা জীবন পরিশ্রম করি, যে জীবন কোনদিন ফুরাইবে না সেই জীবনের সুখ শান্তির জন্য, তার চেয়ে আরো বেশি পরিশ্রম করার দরকার ছিল না? দরকার ছিল না। কিন্তু আপনাদের বিবেকের কাছে বিচারের ভার দিয়া বলে, আপনাদের বিবেকের আদালতে আপিল করিয়া বলি, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করিয়া বলেন, আমরা ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য যে পরিমাণ পরিশ্রম করি, চিরস্থায়ী জীবনের ভোগ বিলাসের জন্য সেই পরিমাণ পরিশ্রম করি? করি না। কিন্তু দরকার তো ছিল ওইটার জন্য পরিশ্রম বেশি করা। তাহলে আমাদের অন্তর জাগ্রত না ঘুমন্ত? বুঝলেন, ঘুমন্ত অন্তর কেমনে আমাদের? আমাদের অন্তর জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। এক ব্যক্তি সুনামগঞ্জ থেকে সিলেট যাবে, গাড়ি ছাড়বে তার 10টার সময়, 10টার আগেই টিকিট নিতে হবে, তারপর গাড়ি চালার আগেই গাড়িতে আরোহণ করে বসতে হবে, সিট নম্বর দেখে নিজের সিটে বসতে হবে, বাস স্ট্যান্ডে গিয়া চা স্টলে চা খাইতে বসল, একটু চা নাস্তা খাইয়া তার একটু আলসেমি আসল, তঙ্গা আসল, চা স্টলের বেঞ্চেই ঘুমাইয়া পড়ল। একটু মজা রাখছে বলেই তো ঘুমাইছে, না কষ্ট লাগছে বলে ঘুমাইছে, এই মজার ঘুমের লালসায় যদি আর না জাগে, দশটার আগে যদি না জাগে, তাহলে তার সিলেট যাওয়া হবে হবে না। এই দুনিয়ার মানুষগুলি বেহেস্তের পথে যাত্রা করেছে, তা বেহেস্তে যাবে, কিন্তু মরণের আগে আগে বেহেস্তের টিকিট কিনতে হবে, বেহেস্তের গাড়িতে আরোহণ করতে হবে, বেহেস্তের গাড়িতে নিজের সিট নম্বর দেখে বসতে হবে। কিন্তু এই দুনিয়ার ওয়াইটিং রুমে, এই দুনিয়ার বিশ্রামাগারে বিশ্রাম করতে একটু মজা লাগছে, এয়ার কন্ডিশন বাড়িতে ঘুমাইতে একটু আনন্দ লাগছে, মজার খানা খাইতে খুব ভালো লাগছে, তাই বলে মরণের আগে আগে যে আমাকে বেহেস্তে পৌঁছার ব্যবস্থা করতে হবে সেই কথা ভুলে গেল। মরণের আগে আগে যে আমাকে বেহেস্তে পৌঁছার ব্যবস্থা করতে হবে, কি বলেন আপনারা, বেহেস্তে পৌঁছার ব্যবস্থা মরণের পরে করতে হবে আগে করতে হবে? কথাটা যদি ভুলিয়া যায় আর এই অবস্থায় মরণ তাকে পাকড়াও করে, পারবে বেহেস্তে পৌঁছতে? পারবে না। সুতরাং মরণের আগে আগে আমাকে বেহেস্তে পৌঁছার ব্যবস্থা করতে হবে এই অনুভূতি যাদের অন্তরে নাই, তাদের অন্তর জাগ্রত না ঘুমন্ত? বুঝে আসছে কথাটা? বুঝে থাকলে বলুন তো, আমাদের সবার অন্তর জাগ্রত না অধিকাংশের অন্তর ঘুমন্ত? অধিকাংশের অন্তর ঘুমন্ত। এই দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করার জন্য আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। যেই যুগে পয়গম্বর নাই সেই যুগে লক্ষ লক্ষ কোটি কোটি নায়েবে নবী দুনিয়াতে বর্তমান রাখছেন, শুধুমাত্র দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা নও, জিগির কোন মানুষ চিরস্থায়ী বাসিন্দা দুনিয়ার? আপনাদের গ্রামের কোন মানুষ দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা? তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা নও, এখানে একটা ডিউটি করার জন্য আসো, তার জন্য একটা নির্ধারিত সময় সীমা আছে তোমার জীবনে, যতদিনের হায়াত নিয়ে তুমি দুনিয়াতে আসছ ততদিনের ভিতরে তোমাকে এই ডিউটিটা পালন করতে হবে, পালন করতে পারলেই চিরস্থায়ী সুখ শান্তি আর গুপ্তিরাতের স্থান জান্নাতে তুমি পড়তে পারো। যে সময় সীমা নিয়ে তুমি, নির্ধারিত সময় নিয়ে তুমি দুনিয়াতে আসছ, এর ভিতরে যদি ডিউটিটা পালন না করো, ঘুমাইয়া দেখো, তাহলে চিরস্থায়ী সুখ শান্তি আর গুপ্তিরাতের স্থান জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার নাম ওয়াজ, এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার নাম কি? ওয়াজ। বুঝলেন? ওয়াজ কারে করে? দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে পরকাল সম্পর্কে সচেতন করাইয়া দেওয়ার নাম, জাগ্রত করাইয়া দেওয়ার নাম। তুমি এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না, চিরকালীন জীবন হবে তোমার পরকালের জীবন, সেই জীবনকে সুখময় করতে হলে, সেই জীবনকে আনন্দময় করতে হলে দুনিয়ার জীবন ফুরাইবার আগে আগেই তোমাকে কতগুলি ডিউটি পালন করতে হবে, এই ডিউটি পালন সম্পর্কে মানুষের অন্তরকে সচেতন করাইয়া দেওয়ার নাম, নাম কি? ওয়াজ। আমাদের দেশে ওয়াজ বেশি বেশি হয়, আমার কাছে যেন মনে হয় ওয়াজ বেশি বেশি হয় না, আমাদের দেশে ওয়াজ খুব কম কম হয়, বেশি বেশি আওয়াজ হয়। ওয়াজ কম হয় আওয়াজ বেশি হয়। অনেকে বলে আমাদের দেশে ওয়াজ বেশি বেশি হয়, আমার মনে হয় আমাদের দেশে ওয়াজ খুব কম হয় আওয়াজ বেশি হয়। আওয়াজ শুনলাম কিন্তু অন্তরকে জাগ্রত করলাম না, অনুভূতি আসলো না, সচেতন হইলাম না, ওয়াজ হইল না আওয়াজ। ঘুমের মানুষকে জাগাইতে ডাকতে হয়, ডাকতে হয় না? ঘুমের মানুষকে জাগাইতে ডাক দিতে হয় না? ডাক দিতে হয়। আমি একজন ঘুমন্ত মানুষকে জাগাইবার জন্য ডাক দিলাম, কিন্তু আমার ডাকে যদি তার ঘুম বাড়ল না, জাগানি হইল না ডাকা হইল, বুঝলেন না? একটা মানুষকে ঘুম থেকে জাগাইবার জন্য আমি ডাকলাম, কিন্তু আমার ডাকে যদি তার ঘুম বাংলো না, জাগানি হইল না ডাকা হইল, এই ডাকার কোন দাম আছে? দাম আছে? ঘুমন্ত মানুষের অন্তরে পরকাল সম্পর্কে চেতনা দান করার জন্য ওয়াজ করা হয়। যদি কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম, বেহেশতের কথা বললাম, দুজকের কথা বললাম, মরণের কথা বললাম, কবরের কথা বললাম, কিন্তু অন্তরে যদি আমার পরকাল সম্পর্কে চেতনা আসলো না, ওয়াজ হইল না আওয়াজ হইল, কথা বুঝেন? ওয়াজ হইল না আওয়াজ হইল। এখন বলুন আমাদের দেশে ওয়াজ বেশি হয় আওয়াজ বেশি হয়? ওয়াজ বেশি হয় না, আওয়াজ বেশি হয়। যে আওয়াজ আমাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে না, যে আওয়াজ আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, যদি কোরআন হাদিসের আওয়াজগুলি আমাদের অন্তরের ভিতরে দুঃখ আমাদের অন্তরে যদি স্থান পাইত, এই আওয়াজগুলি ওয়াজে পরিণত হইত, এই আওয়াজগুলির দ্বারা আমাদের আমল সংশোধন হইয়া যেত, আমাদের আখলাক সংশোধন হইয়া যাইত, আমাদের চরিত্র সংশোধন হইয়া যাইত। যতই ওয়াজ শুনি ততই আমাদের অসৎকাজ বাড়ে। কেন? আসলে ওয়াজ নয় আওয়াজ। আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা ওয়াজ চান, আওয়াজ চান না ওয়াজ চান? আওয়াজ চান না ওয়াজ চান? ওয়াজ। তাহলে ওয়াজ তারে কয় আরেকটু ভালো রকম বুঝতে হবে, আরেকটু খুললে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ওয়াজ কারে কয়? ওয়াজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে নির্দেশ দিয়েছেন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। যেমন সুরায় আহলা রেখা এতে বলেন, ফাজাক্কির ইন্নাফাতিল যিকরা তায়াল্লাকারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকির আপনি ওয়াজ করতে থাকুন, ইন্নাফাতিল যিকরা ওয়াজে নিশ্চয়ই উপকার হবে। পরকালের জীবনের শাস্তিকে যারা ভয় পায়, নিশ্চয়ই ওয়াজে তাদের অন্তরে প্রবেশ করে, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করে। আল্লাহর প্রদত্ত শাস্তিকে যারা ভয় পায়, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করে। ওয়াতায়ু জান্নাবু আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যারা আল্লাহর শাস্তিকে ভয় পায় না তারা হতবাদা, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করবে না, তাদের কানে আওয়াজ হইয়া থাকবে। ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করবে না, ওয়াজ তাদের কানে আওয়াজ হইয়া থাকবে। একাদিতে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা নাফরমান বান্দা পাপিষ্ঠ বান্দাদেরকে সওয়াল করবে, মান হাযা আর-রাজুলুল্লাযী বুয়িসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত কি? জবাবে বলবে আমি জানি না, লোকে তার সম্পর্কে বলাবলি করত শুনতাম কিন্তু আমি জানি না, লোকে বলাবলি করত শুনতাম কিন্তু জানি না, সে শুনত কিন্তু জানে না, যেই কথা শুনলেও জানা যায় না, এটা অন্তরে ঢুকে না কানে থাকে, এটা ওয়াজ হয় না আওয়াজ, আর যা অন্তরে ঢুকে তার না ওয়াজ। এই জন্য আল্লাহ বলেন যারা চিরস্থায়ী সুখ শান্তির কোন ফিকির করে না, শুধু ক্ষণস্থায়ী সুখ শান্তির ফিকির করে, এরা বুদ্ধিমান না বুকা? বুদ্ধিমান না বুকা? বুকা। যারা উন্নত মানের বুদ্ধিবিলাসের জন্য কোন কাজ করে না, নিম্ন মানের বুদ্ধিবিলাসের জন্য কাজ করে, এরা বুদ্ধিমান না বুকা? বুকা। আমরা অধিকাংশরা বুকা খাতায় নাম লেখাই রাখছি, নিজেদের নাম বুকার তালিকায় তালিকাভুক্ত করে রাখছি। এই বুকামি থেকে মানুষকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ নিজে কুরআন শরীফে ওয়াজ করেছেন। জগৎবাসী মানুষকে ওয়াজ করার জন্য লক্ষাধিক পয়গাম্বর পাঠাইছেন। যে যুগে কোন নবী দুনিয়াতে নয়, সেই যুগেও অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি নায়েবে নবী দুনিয়াতে আল্লাহ মেহরবানি করিয়া বিদ্যমান রাখছেন, শুধু মানুষের অন্তরে ওয়াজ যোগাইয়া দেওয়ার জন্য। বোকামি ছাইয়া দাও, বুদ্ধিমান হইয়া যাও। চিরস্থায়ী বুকবিলাসের জন্য পাগল হইয়া, চিরস্থায়ী বুকবিলাস ভুলে যায় না। নিম্নমানের বুকবিলাসের জন্য পাগল হইয়া, উন্নত মানের বুকবিলাস ভুলে যায় না। এই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নায়েবে নবী কি আগত পর্যন্ত বিদ্যমান রাখে। ওয়াজ করার জন্য না নবীগণ দুনিয়াতে বানাইছে, ওয়াজ করার জন্য দুনিয়াবাসীকে নায়েবে নবীদেরকে বিরাজমান রাখছেন, যেই যুগে দুনিয়াতে নবী নয়। ওয়াজের সার কথা, পূর্ববর্তী নবীগণ দুনিয়াবাসীকে যত ওয়াজ করেছেন, পূর্ববর্তী নবীগণের কাছে নাজিলকৃত কিতাবে, আসমানি কিতাবে আল্লাহ যত ওয়াজ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নাজিলকৃত খন্ড খন্ড আসমানি কিতাবে আল্লাহ যত ওয়াজ করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে আল্লাহ যত ওয়াজ করেছেন, সকল ওয়াজের সারমর্ম দুই কথা, সকল ওয়াজের সারমর্ম দুই কথা, কি? ওয়াল-আখিরাতু খায়রুম মা বাকা। দুনিয়ার জীবনের বুকবিলাস বড় নিম্নমানের, পরকালের বুকবিলাস বড় উন্নত মানের, দুনিয়ার জীবনের বুকবিলাস বড়, দুনিয়ার জীবনের বুকবিলাস ক্ষণস্থায়ী, পরকালের জীবনের বুকবিলাস চিরস্থায়ী, সমস্ত ওয়াজের সারমর্ম দুই কথা। দুনিয়ায় আর পরকালে যে দুইটা পার্থক্য আছে, এই পার্থক্যটাই হইল সমস্ত ওয়াজের সারমর্ম। যার অন্তরে ঢুকতে পারে সেই ব্যক্তি এত বড় বোকা হইতে পারে না, সেই ব্যক্তি ক্ষণস্থায়ী বুকবিলাসের জন্য চিরস্থায়ী বুকবিলাসের ফিকির ছাড়তে পারে না, সেই ব্যক্তি নিম্নমানের বুকবিলাসের জন্য উন্নত মানের বুকবিলাসের কাজ ছাড়তে পারে না। এই সমস্ত ওয়াজের সারমর্ম দুই কথা। এই জন্য বলছিলাম, দুনিয়াতে মানুষ আসছে চিরকাল থাকার জন্য নয়, একটা ডিউটি করার জন্য আসছে। যদি ডিউটিটা করতে পারে তাহলে সে পরকালের চিরস্থায়ী উন্নত মানের বুকবিলাসের যোগ্য বলিয়া প্রমাণ হইতে পারে। দুনিয়াতে মানুষ আসছে শুধু গৃহস্থি করবার লাগিয়া, খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগে। দুনিয়াতে মানুষ আসছে শুধুমাত্র এয়ার কন্ডিশন বানি বাড়ি বানাইয়া বানাইয়া আরামায়স করবার লাগে। দুনিয়াতে মানুষ আইছে শুধু বাচ্চা জন্ম দিবার লাগি না, কোনো ডিউটি পালন করবার লাগে। আপনারা কি ডাকুন, খাইবার লাগি, ঘুমাইবার লাগি, আর বাচ্চা জন্ম দিবার লাগি মানুষের দরকার? মানুষ ছাড়া আর কেউ খায় না, মানুষ ছাড়া আর কেউ ঘুমায় না, মানুষ ছাড়া আর কেউ বাচ্চা জন্ম দেয় না, তাহলে এই তিন কাজের লাগি তো মানুষের দরকার হয়ে যায়। খাইবার লাগি মানুষের দরকার নাই, মানুষ থেকে আরো অনেক বেশি খাইতে পারে এমন অনেক অনেক জীবজন্তু আছে। ঘুমাইবার জন্য মানুষের দরকার নাই, মানুষের চেয়ে আরো বেশি ঘুমাইতে পারে এমন বহু জীবজন্তু আছে। বাচ্চা জন্ম দিবার জন্য মানুষের দরকার নাই, মানুষের চেয়ে অনেক বেশি বাচ্চা জন্ম দিতে পারে এমন বহু জীবজন্তু আছে। তাহলে মানুষ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য খাওয়া কিনা বলে, মানুষ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য ঘুমানি, মানুষ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য বাচ্চা জন্ম দেওয়া না, কোন ডিউটি পালন করা? একটা ডিউটি পালন করা, ওই ডিউটিটা মানুষ ছাড়া আর কেউ পালন করতে পারে না। যে ডিউটি পালনের জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, সেই ডিউটিটা মানুষ ছাড়া আর কেউ পারে না পালন করতে। ডিউটিটা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য আয়াতে বলে, ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিল আরদি ফায়ানজুরু কাইফা তাআমালুন। হে মানুষেরা, দলে দলে পালাক্রমে আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইতেছেন, একসাথে পাঠাইতেছেন পালাক্রমে, এই পাঁচটি নারা যদি মাঝে মধ্যে এরকম করে তাহলে আমি মনে হয় কথা বলতে পারবো না। আমি তাই দেখতেছি আপনারা সামনে অনেক মুরব্বীরা সামনে এমন ছোট ছোট ছেলেরা আছে যারা ওয়াজ বুঝার মতো বয়স হইছে না, বিয়ে করছে না, অথচ সমস্ত সবাই ফাঁকে ফাঁকে ঢুকে ঢুকে আরাম হয়েছে। এরা তো কথা বুঝে না, যতক্ষণ মজা লাগে ততক্ষণ শুনে, যখন আর মজা লাগে না তখন ওই উঠা বসা শুরু করে। এই যাদের সামনে নিয়ে কথা বলা হয় এরা যদি উঠা বসা শুরু করে কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়, এরা আপনাদের সভাটা নষ্ট করবে। এদের থেকে আপনারা সভাটা বাঁচাইবার দুই পথ, দুই ব্যবস্থা আছে। বারবার যদি এই ছোট ছোট ছেলেদের এরা সামনে উঠা বসা করে তাহলে আমি কথা বলা বন্ধ করে দিতে হবে। এদের থেকে আপনারা সভাটা নেবা সেবার দুইটা ব্যবস্থা আছে। একটা হল এখন আমি চা খেলবো, একজনে একটু তেলা করবে, এই ফাঁকে যত নবালক ছেলে আছে ফাঁকে ফাঁকে সবগুলি উঠে যাচ্ছে সিরিয়ালে। আরেক ব্যবস্থা হল সবার শেষ হওয়া পর্যন্ত কোনো বাচ্চাকে উঠতে দিবেন না, দুই ভোটের এক পথ। যে ভক্ত মুরব্বীরা বয়স করার পিছনে আছেন আপনারা মেহরবানি করে আগে আসার চেষ্টা করবেন। আর যে সমস্ত নাবালক বাচ্চারা এখনো আগে বসা আছে, যাদের সামনে বসা আছে তারা দায়িত্ব নেবেন, এদেরকে ওয়ার শেষ হওয়ার আগে উঠতে দিবেন না। পাবেন পাবেন, যার সামনে যে নাবালক বাচ্চা বসা আছে এখনই তাদেরকে পিছিয়ে নেওয়ার সময় দিয়েছি, যারা এরপরও পিছিয়ে গেছে না এদেরকে ওয়ার শেষ হওয়ার আগে উঠতে দিবেন। তারা যদি উঠা বসা করে তাহলে আমি কথা বলতে পারব। আপনি নিজেই চিন্তা করে দেখেন, যে লোকটারে সম্বোধন করে আপনি কথা বলেন সে যদি ভিন্ন দিকে মনোযোগ দেয় তাহলে আপনার কথা বলার কেমন ইচ্ছা থাকবে। এই জন্য অনুরোধ করে বলতেছি, শুধু আজকের জন্য নয়, যে কোনদিন ওয়াজ না পেলে গেলে মুরব্বীরা আগে বলবে, প্রাপ্তবয়স করা আগে বলবেন, নাবালক বাচ্চাদেরকে পিছিয়ে বসাই। মসজিদে নামাজে গেলেও একই নিয়ম, যোগ্য ব্যক্তিরা মুরব্বীরা আগের কাতারে দাঁড়াইবে, প্রাপ্তবয়স করা তারপরে দাঁড়াইবে, নাবালক বাচ্চারা কোন কাতারে দাঁড়াইবে জানেন আপনারা মসজিদে পিছের কাতারে। যে কোনো ওয়াজ না পেলে গেলে নাবালক বাচ্চাদেরকে পিছিয়ে বসাইবেন, মুরব্বীরা আগে বসবে। মুরব্বীরা পিছিয়ে থাকেন, নাবালকদেরকে আগে বসান, আপনাদেরকে পিছিয়ে রেখে তারা সামনে উঠা বসা করবে, সবারা বিশৃঙ্খলা ফেলে থাকবে। বলতেছিলাম দুনিয়াতে মানুষ আসে খাইবার জন্য, ঘুমাইবার জন্য, আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য নয়, সেগুলির খেতে অবশত করতে হয়, এগুলির দুনিয়ার জীবন রক্ষার সাথে করতে হয়, কিন্তু খাওয়া দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য নয়, ঘুমানি জীবনের আসল উদ্দেশ্য নয়, বাচ্চা জন্ম দেওয়া জীবনের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য একটা ডিউটি যেটা পালন করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান। এই ডিউটিটা কি আল্লাহ ফুকুম কিল আরুদি ফায়ান দুরু কেই পাতা বলু। হে আদম সন্তানেরা, আল্লাহ তোমাদেরকে দলে দলে দুনিয়াতে পাঠান, এক দলের পর আরেক দল, তারপরে আরেক দল, তারপরে আরেক দল দুনিয়াতে পাঠান, না একসাথে পাঠান, না দলের পর দল, সব মানুষকে দুনিয়াতে আল্লাহ একসাথে পাঠিয়েছেন, না দলের পর দল। এইভাবে দলের পর দল করে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠা? তোমাদের আমল পরীক্ষা করা। দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার জীবনে যারা নেক আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে, নবীর তরিকা আমল করবে, প্রমাণ হবে এরা বেহেশতের যোগ্য। আর দুনিয়াতে আসার পরে যারা নেক আমল করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, নবীর তরিকা আমল করবে না, প্রমাণ হবে তারা জাহান্নামের যোগ্য। কথাটা বুঝে থাকলে বলুন তো, মানুষ দুনিয়াতে কেন আসে? নেক আমল করার জন্য। মানুষ দুনিয়াতে কেন আসে? নেক আমল করার জন্য। যেমন নামাজ একটা নেক আমল, রোজা একটা নেক আমল, কুরআন তেলাওয়াত একটা নেক আমল, আল্লাহর জিকির একটা নেক আমল, দোয়া একটা নেক আমল, দুরুদ একটা নেক আমল, হজ একটা নেক আমল, জাকাত একটা নেক আমল, এই ধরনের বিভিন্ন নেক আমল আছে। মানুষ দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য নেক আমল করা, তবে কেন খায়? আনুষঙ্গিক কারণ, আসল উদ্দেশ্য না। তবে কেন ঘুমায়? আনুষঙ্গিক কারণে, ঘুমাইবার উদ্দেশ্যে দুনিয়াতে আইছে না। তবে কেন বাচ্চা জন্ম দেয়? আনুষঙ্গিক কারণে বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দিবার লাগে দুনিয়াতে আসছে না। উদাহরণ ধরুন, এক ব্যক্তিকে তার বাবা বাজারে পাঠাইল, চাউল কিনবে, মাছ কিনবে, লবণ মরিচ কিনবে, তরি তরকারি কিনবে, কিনে বাড়িতে নিয়ে আসবে, তারপরে পাকশাক হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমাইবে। সংক্ষেপে উদাহরণ বোঝার জন্য শুধু চাউলের কথা বলি। একটা ছেলেকে তার বাবা বাজারে পাঠাইল চাউল কিনে নিয়ে আসার জন্য, বাজার থেকে চাউল কিনে নিয়ে বাড়িতে আসবে, পাক হবে, তারপরে খাবে, ঘুমাবে। তার বাজারে যাওয়ার একমাত্র উদ্দেশ্য কি? চাউল কিনা। বাজারে যাওয়ার পরে যদি বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, দেখা হয়ে বন্ধু সালাম করে, সালামের জবাব দেয়, বন্ধু হাল অবস্থা জিজ্ঞাসা করে, হাল অবস্থা কেমন আছে বলে, এটা কি বাজারে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল না আনুষঙ্গিক? বাজারে যাওয়ার পরে যদি প্রস্রাবের দরকার পড়ে প্রস্রাব করে, এই উদ্দেশ্যে বাজারে গেছিল না আনুষঙ্গিক? বাজারে যাওয়ার পরে যদি পায়খানার দরকার পড়ে পায়খানা করে, এটা কি তার বাজারে যাওয়ার আসল উদ্দেশ্য? বাজারে যাওয়ার পরে যদি তার কোনো বন্ধু তারে চা খাওয়ায়, এটা কি বাজারে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল? যদি তারা পান খাওয়ায়, এটা কি বাজারে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল? না, সবগুলি আনুষঙ্গিক। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মানুষগুলি আসে একটা মাত্র কাজ করার জন্য, সেটা হল নেক আমল। আসার পরে খায় জীবনের উদ্দেশ্য হিসাবে নয়, আনুষঙ্গিক ভাবে। দুনিয়াতে আসার পরে ঘুমায় জীবনের উদ্দেশ্য হিসাবে নয়, আনুষঙ্গিক ভাবে। দুনিয়াতে আসার পরে বাচ্চা জন্ম দেয় জীবনের উদ্দেশ্য হিসাবে নয়, আনুষঙ্গিক ভাবে। এখন যদি ছেলেটা চাউল কেনার জন্য বাজারে গিয়া আনুষঙ্গিক কাজ সবগুলি করল, আনুষঙ্গিক কাজগুলি করতে করতে বন্ধু বান্ধবের সাথে আলাপ সালাপ গল্প গুজব করতে করতে, বন্ধু বান্ধব নিয়ে চাটকলে বসে চা পান করতে করতে, এমনকি বাজারের এক পাশে এক লোকে সাপ নাচায়, ঢোল বাজায়, গান গায়, তার ঢোল বাজানি শুনতে শুনতে, তার গান শুনতে শুনতে, আর তার সাপ নাচানি দেখতে দেখতে চাউল কিনার কথা যদি ভুলিয়া যায়, আর এই অবস্থায় যদি বাজার শেষ হইয়া যায়, বাজার রাখিয়া যায়, চাউলের বাজার শেষ, সে সাপ নাচানি দেবে, চাউলের বাজার শেষ হয়ে গেছে, সে গান শুনে, চাউলের বাজার শেষ হইয়া গেছে, সে বার্তা শুনে, চাউলের বাজার শেষ হইয়া গেছে, সে বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করে, চাউলের বাজার শেষ হইয়া গেছে, সে চাষকলে বসে চা পান করে। তার বাজারে যাওয়া সার্থক না অনর্থক? অনর্থক। কেন? বাড়িতে আসলে দেখবে তার মা ভাত পাত করে তার জন্য অপেক্ষা করে, তা ভাত পাকে কোনো উপায় নাই, কথা ছিল চাউল কিনে নিয়ে আসবে, তারপরে খানা পাক হবে, তারপরে খাবে। সে স্বপ্ন পানি দেখতে দেখতে চাউলের চাউল কিনার কথা ভুলিয়ে গেল, তার ভাত আবার রান্না হবে কিভাবে? ঠিক তেমনিভাবে একদল মানুষ দুনিয়াতে আসার পর খাইতে খাইতে এবাদতের কথা ভুলিয়া গেল, ঘুমাই জীবনভর ঘুমাইতে ঘুমাইতে কোন কাজে দুনিয়াতে আসছিল সেই কাজের কথা ভুলিয়া গেল, বাচ্চা জন্ম দিতে দিতে আর বাচ্চা লালন পালন করতে করতে কোন কাজের জন্য দুনিয়াতে আসছিল সেই কথা ভুলিয়া গেল। মূল কাজ করল না আনুষঙ্গিক, আনুষঙ্গিক কাজে বাধা নাই ততক্ষণ পর্যন্ত মূল কাজ ঠিক থাকে, যতক্ষণ পর্যন্ত মূল কাজ যদি না হয় আনুষঙ্গিক কাজে কি লাভ হয়? এই মাইক আনাউসে ওয়াজ শোনার জন্য, মাইক আসল উদ্দেশ্য না ওয়াজ আসল উদ্দেশ্য? মাইকের সুবিধা হয় বেশি, ঠিক মতো মাইক ফিট করা হইলে ওয়াজ হইল না। মাইক ফিট করা সার্থক না বৃতা বৃতা ঠিক কেমনি হবে? আল্লাহ এবাদত করার জন্য দুনিয়াতে আসছিল, খাওয়া আসল উদ্দেশ্য নয়। আল্লাহর এবাদত করার জন্য দুনিয়াতে আসছিল, ঘুমানি তার আসল উদ্দেশ্য নয়। আল্লাহর এবাদত করার জন্য দুনিয়াতে আসছিল, যার ফল বেহেস্তি গিয়ে বুক করবে, বাচ্চা জন্ম দেওয়া আসল উদ্দেশ্য নয়। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে আসার পরে খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে আর বাচ্চা হলতে হলতে এবাদতের কথা বলিয়া গেল, আমার মানুষ নাই, আমার মানুষ নাই, খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আর বাচ্চা জন্মাইতে জন্মাইতে আর হালতে হালতে নামাজের কথা স্মরণ নাই, রোজার কথা স্মরণ নাই, আল্লাহর জিকিরের কথা স্মরণ নাই, কুরআন তেলাওয়াতের কথা স্মরণ নাই, হজের কথা স্মরণ নাই, যাকাতের কথা স্মরণ নাই, তা মর্যাদা গোবে এসে তার নাকি বাচ্চায় জাহান নামের আগুন বাচ্চায় কোনটা? যে ছেলেরে বাবার ভাতা ছিল চাউল কিনবার লাগে, সাত মাথানি দেখতে দেখতে চাউল কিনা ভুলিয়া গেল, খালি হাত পাড়ি ভিড়লে বাবা আইয়া দেখো বাচ্চি আবার চায় না দেন নালে আবার চায়। তেমনিভাবে যেই মানুষ দুনিয়াতে আসছিল আল্লাহর এবাদত করিয়া ফল বেহেস্তিকে মুখ করার জন্য, খাওয়ার খাওয়ার ফিকিরে পড়িয়া, ঘুমানির ফিকিরে পড়িয়া, আরামের ফিকিরে পড়িয়া, আয়েসের ফিকিরে পড়িয়া, আর দুনিয়ার খরচটা এই মুখ বিরাশের ফিকিরে পড়িয়া, যেই ব্যক্তি যেই এবাদতের জন্য দুনিয়াতে আসছিল, যার ফলাফল বেহেস্তি গিয়া মুখ করার কথা ছিল চিরকাল, সেই এবাদতের কথা যে ব্যক্তি ভুলিয়া গেল, এই ব্যক্তি মরণের পরে দেখবে জাহান্নামের জ্বলন্ত আগুন তার জন্য অপেক্ষা করে। এই কথাগুলি মানুষকে স্মরণ করাইয়া দেওয়ার নয়, যদি স্মরণ থাকে তাহলে ওয়াজ হাসিল হইল। শুনলাম চলে গেলাম, স্মরণ থাকে না, কানের ভিতরে আওয়াজ জুটল, বাড়িতে পৌঁছার আগে আগে অন্য কান দিয়া বাহির হইয়া গেল। এই কারণে আমাদের দেশে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়, কিন্তু হেদায়েত মানুষের খুব কম হয়। কাজে আমরা যেন এখানে কোরআন হাদিসের কথা যা শুনব অন্তরে যেন গেঁথে রাখতে পারি, সাথে নিয়ে যেন বাড়িতে যাইতে পারি, সেই চেষ্টা করা দরকার কিনা দরকার না, সেই চেষ্টা করা দরকার। দুনিয়াতে মানুষ আসছে চিরকাল থাকার জন্য না কোনো দায়িত্ব পালনের জন্য? দায়িত্বটা পালন করলে ফল ভোগ করবো কই গিয়া ভেস্তে, আর দায়িত্বটা পালন না করলে শাস্তিটা ভোগ করবো কই গিয়া জাহান্নামে গিয়া। সুতরাং মানুষের সামনে দুইটা মাত্র পথ আছে, তিন নম্বর কোনো পথ নাই। দুনিয়ার প্রতিটি মানুষের সামনে, চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, চাই নেক আমলওয়ালা হোক চাই বদ আমলওয়ালা হোক, চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের সামনে দুনিয়াতে দুইটা মাত্র পথ আছে, তিন নম্বর কোনো পথ নাই। একটা পথ হইল হয়তো সে বেহেস্তের দিকে অগ্রসর হইতে থাকবে, আর মরণের সাথে সাথে বেহেস্তের সুখ শান্তির জায়গায় পৌঁছে যাবে রুহানিভাবে, আর হাসানের বিচারের পরে সরাসরিভাবে বেহেস্তে পৌঁছে যাবে, আর না হয় জাহান্নামের দিকে অগ্রসর হইতে থাকবে মরণের সাথে সাথে জাহান্নামের শাস্তিতে পৌঁছে যাবে আধ্যাত্মিকভাবে, আর হাসরের বিচারের পরে সশরীরে জাহান্নামের আগুনে ঢুকে যাবে। দুনিয়ার সমস্ত মানুষের সামনে কয়টা পথ আছে? একটা পথ কই পর্যন্ত পৌঁছে? বেহেস্ত পর্যন্ত। আর একটা পথ কই পর্যন্ত পৌঁছে? জাহান্নাম পর্যন্ত। কোন পথে সে অগ্রসর হবে এটা আল্লাহ তার হাতে ছেড়ে দিয়েছে। তোমার সামনে দুইটা পথ দিন, একটা বেহেস্তে পৌঁছার পথ আর একটা জাহান্নামে পৌঁছার পথ, তুমি কোন পথে যাবে সেটা তোমার ইচ্ছা দিন ছেড়ে দিলাম। এখানে আল্লাহ কথা সুন্দর করে বলছে, মানসা ফলিও মানসা ফলিয়পুর, যার মনে চায় ইমানের পথে আস, যার মনে চায় বেঈমানির পথে চলে যাও। কোন পথে যাইব সে ব্যাপারটা কার হাতে ছেড়ে দিছে? আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিছে। পথ দুই আমি নির্ধারণ করে দিলাম, তিন নম্বর কোনো পথ নাই। সারা জীবন চেষ্টা করলেও জান্নাত আর জাহান্নাম ছাড়া তৃতীয় কোনো ঠিকানার পথে তোমরা চলতে পারবে না, হয়তো জাহান্নামের পথে চলতে হবে আর না হয় জান্নাতের পথে চলতে হবে। ইচ্ছা তোমাদের, যার মনে চায় ইমানের পথে আসো জান্নাতে পৌঁছে যাবে, যার মনে চায় কুহুরির পথে বেঈমানির পথে চলো জাহান্নামে পৌঁছে যাবে। আমরা যারা জেনে শুনে জাহান্নামের পথে চল, ভালো রকম জেনে রাখো, জাহান্নামের পথে চলতে পারো তোমার ইচ্ছা মতে, কিন্তু জাহান্নাম থেকে রেহাই পাবে না তুমি তোমার ইচ্ছা মতে। কথা বুঝতে চাই, জাহান্নামের পথে চলতে পারো তুমি তোমার ইচ্ছা মতে, কিন্তু জাহান্নামে পৌঁছলে সেখান থেকে তোমার ইচ্ছা মতে রেহাই পাবে না। এমন সত্য প্রাচীরের দ্বারা আমি জাহান্নামের আগুনকে বেষ্টন করে রেখেছি, যে প্রাচীর ব্যাগ করে তোমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে। যেই জাহান্নামের আগুনের দুর্গন্ধ নাকে লাগার সাথে সাথে, এখনো আগুনে ভুগছে না, শুধু আগুনের দুর্গন্ধ নাকে লাগার সাথে সাথে সারা দুনিয়ার জীবনের সমস্ত ভোগ বিলাসের কথা ভুলে যাবে। যেই জাহান্নামের আগুনে ডুববার আগেই শুধুমাত্র আগুনের তাপ যখন গায়ে লাগবে, উপরের ঠোঁট সিদ্ধ হয়ে মাথার উপরে উল্টে যাবে, নিচের ঠোঁট সিদ্ধ হয়ে পায়ের নিচে ফসে যাবে। ঢুকলে পরে আগুনে ঢুকলে পরে ডুববার আগে শুধু তাপ লাগার সাথে লাগে, ঢুকলে পরে আল্লাহ আদম সন্তানের গায়ে জাহান্নামের আগুনের পরশ লাগার সাথে সাথে, সোয়া লাগার সাথে সাথে গায়ের চামড়া গালাইয়া ছাই করে দেবে, যে ছাই বাতাসের সাথে মিশে যাবে, আবার নতুন চামড়া গলাইয়া দিব, আবার জ্বালাইয়া ছাই করবে, আবার নতুন চামড়া গলাইয়া দিব, আবার জ্বালাইয়া ছাই করবে, এক মুহূর্তের মধ্যে কয়েক শতবার নতুন নতুন ভাবে চামড়া জ্বালানো হবে, নতুন নতুন ভাবে চামড়া গজানো হবে। কাজেই জাহান্নামের পথে চলা তোমাদের ইচ্ছা, পৌঁছার পরে মুক্তি পাওয়া তোমাদের ইচ্ছা থাকবে না। কাজেই যখন মুক্তির কোন মুক্তি পাওয়া তোমাদের ইচ্ছাধীন থাকবে না, সেই পরিস্থিতি দাঁড়াইবার আগে জাহান্নামের পথেই চলবা না বেহেস্তের পথে চলবা, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর। আপনারা কি জাহান্নামের পথেই যাইবেন না বেহেস্তের পথে যাইবেন, আপনাদের ইচ্ছা। পৌঁছার আগে সিদ্ধান্ত করতে হবে, পৌঁছার পরে, পৌঁছার পরে, পৌঁছার আগেই সিদ্ধান্ত করতে হবে। আর যারা জাহান্নামে যাইতে রাজি না, আপনারা কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন কেউ না? যদি কেউ তোমরা জাহান্নামে যাইতে রাজি না হও, বেহেস্তে যাইতে চাও, চান বেহেস্তে যাইতে চান? কোন কাজ না করলে যাওয়া যাবে না, বেহেস্তে যাওয়ার জন্য কোন কাজ করতে হয়, বেহেস্তে যাওয়ার জন্য কাজ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি কাজ করতে হয়, সিরিয়াল বাই সিরিয়াল পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন জান্নাতে যাইতে হইলে কি কি কাজ করতে হয়। আল্লাহ বলেন وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। মাত্র সত্যকার, সত্যকার করবো দুনিয়ার জীবনে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দেব আমি আল্লাহ। যে আদম সন্তান দুনিয়ার জীবনে মাত্র চারটা কাজ করবে, আল্লাহ বলেন জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিবেন আল্লাহ। আল্লাহর গ্যারান্টি বিষয়টা হয় আপনারা, আল্লাহর গ্যারান্টি বিষয়টা হয় তাহলে থাকতে মাত্র কাজ। এক নম্বর, ইমান আনতে হবে আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে সকল কাজের হুকুম দিয়েছেন আমাদেরকে, এইগুলির মধ্যে আমাদের মঙ্গল, যেসব কাজের নিষেধ করেছেন আমাদের সেইগুলির মধ্যে আমাদের অমঙ্গল, এই কথা বিশ্বাস করার নাও ইমান। আল্লাহ আমাদের যত কাজের আদেশ করেছেন সেইগুলির মধ্যে মঙ্গল, যত কাজের নিষেধ করেছেন সেইগুলির মধ্যে অমঙ্গল, এই কথা বিশ্বাস করার নাও ইমান। যেমন আল্লাহ আমাদের আদেশ করেছেন কিনা, তাহলে কি বিশ্বাস করতে হবে, নামাজের ভিতরে আমাদের অমঙ্গল অমঙ্গল, রোজা আদেশ করেছেন কি বিশ্বাস করতে হবে? রোজা রাখার মধ্যে আমাদের মঙ্গল। হজের আদেশ করেছেন, জাকাতের আদেশ করেছেন, কি বিশ্বাস করতে হবে? হজ জাকাত দুনিয়া পালন করলে অমঙ্গল না মঙ্গল? চুরি করতে নিষেধ করেছে, কি বিশ্বাস করতে হবে? চুরি করলে লাভ না ক্ষতি? ডাকাতি করতে নিষেধ করছেন, কি বিশ্বাস করতে হবে? ডাকাতি করলে ক্ষতি? জিনা ব্যভিচার করতে নিষেধ করেছেন, বিশ্বাস করতে হবে এতে আমাদের ক্ষতি? কোন কানাবি করতে নিষেধ করেছেন, বিশ্বাস করতে হবে এতে আমাদের ক্ষতি? মদ খাতে খাইতে নিষেধ করেছেন, গান্দা খাইতে নিষেধ করেছেন, সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, বিশ্বাস করতে হবে এর মধ্যে আমাদের ইয়েতে অমঙ্গল ক্ষতি। এই বিশ্বাসের নাম ইমান, এই বিশ্বাসের নাম ইমান। ইমান ইমান যদি আমরা সবাই ইমান রফা যত সহজ, ইমান বুঝা তত সহজ নয়। ঠুট দিয়া ইমান রফা যায়, কিন্তু অন্তর দিয়া ইমান বুঝতে হয়। টুটে রফার নাম ইমান নয়, অন্তর দিয়া বোঝা এবং বিশ্বাস করার নাম ইমান। আল্লাহর বিধান বিশ্বাস করার নাম ইমান। আল্লাহর বিধান বিশ্বাস করার মর্ম, আল্লাহ যে কাজের হুকুম করতেন এই যে আমার মঙ্গল, আর যে কাজের নিষেধ করতেন সেই যে আমার অমঙ্গল। যদি ইমান কারে করে বুঝতে থাকেন তাহলে এখন আমি দুইটা উদাহরণ দেবো।